হাওয়া কামড়ে চুষে খাই, সোমে বুধে বৃহস্পতি মেশাই, জড়ো করি পাউরুটি গুঁড়ো, খোঁট থেকে নীল মাঝি ওড়াই। এভাবে যাই, মুড়মুড় চায়ের ভাঁড় ফাটাই, টিপ করে আত্মনাদ পাঠাই, সিটে মুছি দু ছিটে ভুল চুক, হ্যাঁ দেখে আমিও তুলি হাই। এভাবে যাই, আরে আকাশ দেখো সে কবি সে নীলের যে নীল, এই বারান্দা তো উড়েই যেতাম কি শক্ত গ্রিল, আমি গাছের গুড়িকে সেধেছি গুরু সাইডিং ডোর হতর আড়ালে ঢুকি ঢুকি। সাদা খেয়ে কুসুম লাস্তে খাই, কাগের কুবে কালশিটে বেঞ্চি, আমি তার সন্ধে দূত ভাই। এভাবে যাই, এঁটো থালা আঁকে দেশা যাই, নির্জনে নিজের পেট বাজাই, ঘুরি ফিরি নেড়ির ঢিল নিজে, ছোটবেলা জল দিয়ে ফোলাই। এভাবে যাই, ওই পাখির ছায়া হড়কে গেল রুখা পাচিলে, তাকে রাতের কালো টিম টিম আলো লক্ষ্য আছিলে, আমি পথের নুড়িকে কেঁদেছি গুরু চিচিং ফাঁকাও নিচু ডাক নিয়ে ঢুকি ঢুকি।